un caso isolato. Invitiamo a questo fratello che ha iscritto. Bevi una mezzanotte quando non c'è nessuno. Mano tua, tu cancelli. Già per noi un simbolo per convivenza. Questo invito a questo fratello. Bevi una notte. Bevi una notte. Abbiamo trovato anche ultimamente, circa un mese fa, Rieti, qualcuno è entrato dentro una sala preghiera e ha bruciato il Corano. Ma che significa questo? Al di là del libro sacro, Corano, la Bibbia, Gita, o Varto Pete, Ramayana, Mahabharat, o qualsiasi religione, o qualsiasi libro di sacro. Ma la mia domanda, è nostra domanda, perché un libro deve essere bruciato? Lascia perdere il libro sacro. Ma il libro dico cosa ha fatto? Questo tipo di atteggiamento. Noi informiamo. Adesso che voi dite a noi immigrati, è vero siamo immigrati. Ma attenzione, qualcuno di noi da 25 anni, 30 anni e sta in questa città. Loro, bambini nati voi, ormai giuridicamente italiano, culturalmente italiano, istruito italiano, e loro italiano, 100% italiano. Ma attenzione, di parentesi due, il colore nero, noi diciamo neri italiani, e anche fede diverso, non è cattolica. Perciò non è un problema soltanto dei immigrati, problema anche proprio della nazionalità italiana, perché tanti italiani ormai altra fede. Perciò invitiamo tutti, fede, e dopo io do il microfono, per favore voi gestisce la situazione. Un attimo, io soltanto dico queste cose, che la convivenza, la pace, noi crediamo e chiediamo. Siamo sempre pronti, qualsiasi denuncia voi condominio fate, nel riguardo della sala preghiera, che quel momento c'è un po' di rumore, o a quel momento bisogna essere un po' di calmo, voce. Siamo disponibili sempre a affrontare questa situazione. Come una fede, un piccolo diritto, anche un diritto fondamentale per qualsiasi persona, chiediamo di rispettare da tutti. Io non vado più lungo di questo discorso, avete sentito, e do microfono al Maulana Rahmatullah, ma se dicono qualche parola. Assalamu alaikum wa rahmatullahi wa আমি কিছু কোন ইতিহাসের বই পড়ে আসি, বাংলা করি সিদ্দিকীর লেখা মন্দির থেকে মসজিদ এই বইটা আপনারা সংগ্রহ করে পড়বেন, সেইখানে লেখা আছে যে বাপরি মসজিদ যারা ধ্বংস করতে এসেছিল তখন শিবসেনার একজন যুবক সদস্য হরিয়ানা রাজ্যের পানিপথের এক ছেলে যোগিন্দর পাল, সে শিবসেনার উগ্রবাদী সদস্য ছিল। উমা ভারতী এবং এখন ওই যোগিন্দর পাল সে শিবসেনার উগ্র সদস্য ছিল। উমা ভারতীর ভাষণে এবং একবাণীর ভাষণে বিজেপি যে হিন্দু উগ্রবাদার সংক্ষিপ্ত তখন সে ওই শিবসেনা সদস্য বাপরি মসজিদের মিনারে উঠা ঈদ ভাঙিয়ে নিয়ে তাদের এলাকায় নিয়ে গেছে, আর সেখানে সকল করে জামায়াত করে বলছে দেখো সেখানে রাম মন্দির কায়েম করছি, এখন ঈদ নিয়ে খুলে আনছি, তোমরা মুসলমানদের সেই মসজিদে ঈদের মধ্যে পেশাব করো, নাউজুবিল্লাহ। এই কথার কারণে সেখানে সকলে পেশাব করে আর ওই ছেলে পাগল হয়ে যায়। পরবর্তী পর্যায়ে যাই হোক পাগল হয়ে মনে বলছে নিজের কাপড় কাপড় ফিরে ফেলায় এবং উৎপট আচরণ করে। পরে মসজিদের ইমাম সাহেবের কাছে যখন গেল তখন একজন ইসলামের আলেমে দ্বীনের কাছে নিয়ে গেল, পরামর্শ করলো যে আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করছে, এখন যদি সে তওবা না করে আল্লাহর কাছে মাফ না চায় তাহলে আমাদের কিছু করার নাই। কত লিঙ্গে এটি এমন অবস্থায় যায় সে ভালো করে তওবা করছে, কোনো চিকিৎসা ব্যবস্থা আর রাখে নাই, বাদ রাখে নাই, কোনো কিছু তো হয় নাই, যখন মাফ চায় তওবা করলো ওই লোককে আল্লাহ তারা পাকলামি থেকে ভালো করে দিল। পরবর্তী পর্যায়ে তার দ্বারা আরো 300 মসজিদ ভারতের মধ্যে কাজ করেছে। সুবহান আল্লাহ। এখন কথা হলো আজকে আমরা এখানে আসি, আমরা সব অবস্থানে আসি, আমরা লেখে আসছি কনভিনিয়েন্সা নই বলি আমু পাশে আমকে কনভিনিয়েন্সা কোয়ালে কে রিলিজি হলে কোয়ালে একে কোয়ালে কে সুয়া কোয়াজা আই কবি তো কোস কোজি ইনশাআল্লাহ কমে কিয়ে যা আমকে মসকিয়া টু টি ইনশাআল্লাহ রেসপিক আমু বলি আমু কনভিনিয়েন্সা নরে তাকি ইসলামের আলো আপনারা একটু বসেন প্লিজ। আপনারা উঠে চলে যাবেন না, আমি এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করতেছি বাংলাদেশ আওয়ামী লীগ ইতালির সভাপতি জনাব ইবনে ফরাজকে। এরপর আমি অবশ্যই অনুরোধ করব বাবু ভাই অথবা সজন ভাই প্রস্তুতি রাখার জন্য 2 মিনিটের বেশি কেউ নেবেন না, এরপর আমি দিচ্ছি আপনাদের কাছে কিছু বলার জন্য। এর সাথে আবার একটা বিশেষ অনুরোধ, প্লিজ অনুরোধ যাবেন না, কেউ যাবেন না, আমি অনুরোধ করবো যাওয়ার পূর্বে অবশ্যই অন্যান্যদের সাথে যোগাযোগ করার জন্য, কারণ একটা মিসিং করার জন্য প্রচুর ব্যয়ের প্রয়োজন। আপনাদের কাছে সার্বিকভাবে অনুরোধ করবো আপনারা যে যা পারবেন সেটা দিবেন, এই কারণে কারণ এখানকার প্রশাসনকে প্লাস এখানকার কালচারকে বোঝাতে হবে যে আমরা একটা ডেমনস্ট্রেশনও করে নিজেদের ১ টাকা ১ টাকা দিয়ে আমরা ৮ আনা ১০ পয়সা দিয়ে একটা মসজিদ চালাই, এটা আমাদের একটা প্রস্তুত দাদা কিভাবে সমাজ ব্যবস্থাকে রেখেছি সেটাকে স্টাবলিশ করার জন্য প্রমাণ করার জন্য কেউ খালি হাতে যাবে না বলে আমি অনুরোধ করব এই মুহূর্তে কিছু বলার জন্য। ওকে, সাধারণ সম্পাদক ইকবাল সাহেব কিছু বলবেন, সাথে সাথে আপনি দিবেন দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সবচেয়ে বড় পরিচয় যে বাচ্চা দিয়েছে তার আগে আমার একটা পরিচয়, আমি একজন মুসলমান। আজকে এই মুসলমানের উপরে আঘাত করা হয়েছে, আমাদের কোরআনের উপরে আঘাত করা হয়েছে। আমরা যে কোনো রাজনীতি করি না কেন, আমরা বাঙালি মুসলমান, আমাদের এই ধর্মকে আমাকে বাসায় রাখতে হবে এবং আমাদের বাঙালিকে বাসায় রাখতে হবে। আমার কোনো রাজনীতি বক্তব্য না, আমরা যখন যেইভাবে থাকি না কেন মুসলমানের উপরে ইসলামের উপরে কোনো যদি অত্যাচার হয় সেটার প্রতিবাদ আমরা করব এবং আমরা সরাসরি মাঠে নামবো, আর সেই সাথে আমরা স্লোগান দেব নারাই তাকবীর নারাই তাকবীর। আমাদের মনে রাখতে হবে ধর্ম যার যার, কিন্তু আমাদের প্রত্যেকের ধর্মকে রেসপেক্ট করতে হবে, হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই এক, কিন্তু আমাদের ধর্মকে কেউ যদি ছোট করে দেখে আমরা সেটা বরদাস্ত করব না। সকল মুসলমানকে রাজনীতিবাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পথে আসতে হবে এবং ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে। নারাই তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি আকরাম ভাইরা, আজকে আমরা এখানে কি জন্য সমবেত হয়েছি সবাই অবগত আছেন, সময় সংক্ষিপ্ত, শুধু দু একটি কথা বলবো। যে আমার সাধারণ সম্পাদক সাহেব যে কথা বলেছেন যে আমরা এই প্রবাসে ইতালির মাটিতে আমরা যারা আছি মুসলমান হিসেবে আমরা যে যেই দলেই করি না কেন, আমরা এখানে ধর্মের লক্ষ্যে ইসলামের লক্ষ্যে সবাই এক পতাকার নিচে এক হয়ে ইসলামের বিরুদ্ধে যারা যে কোনো ধরনের কাজ করবে আমরা এক হয়ে সেই প্রতিবাদ করবো। এতে যদি ইসলাম রক্ষার্থে অতীত রক্ষার্থে আল্লাহর নাম রক্ষার্থে জীবন গেল অন্তমন্ত ভাবে কাজ করবো। মহানগরের সভাপতি বলবেন, এরপরে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কথা বলবেন, বসেন প্লিজ। এরপর আমি অনুরোধ করবো সাইফুল ভাইকে প্রস্তুতি রাখার জন্য, প্লিজ সাইফুল ভাই কোথায়, বাবু ভাই আমাদের প্রথম পরিচয় হলো আমরা ধর্মীয়ভাবে সবাই বিদ্যমান এক অপরের ভাই, তারই বই প্রকাশ করেছে আজকের প্রতিবাদ সভাতে রীতিতে পুরাণ পুরানো এবং কল্পিয়া তারা মসজিদের জনগণনা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা বিভিন্ন দলের মতবাদে বিশ্বাসী সকলে ঐক্যবদ্ধ হয়েছি একটা আদর্শে যে আমরা সকলে মুসলমান, যেখানে ইসলামের অবনা হবে মুসলমানের অবনা হবে সেখানে সকলে আমরা একে অপরের সাথে একতা ঘোষণা করে ধর্মীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবো। আজকের এই আলোচনা করেছেন সবাইকে জানাচ্ছি রোম মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি মহান করুণাময় আলোচনার কাছে। আমি সকলকে অনুরোধ করব এই অনুষ্ঠানের স্বাভাবিকভাবে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে এক মিনিট বাচ্চু ভাই, আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে এখানে বক্তব্য জায়গা না, আমরা সবাই সমবেত হয়েছি প্রতিবাদ জানানোর জন্যে। আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, যারা আমাদের ইসলামের প্রতি আঘাত এনেছেন, যারা দেশে বিদেশে যেখানেই হোক না কেন সর্ব অমুসলিমদের মনে আল্লাহ যেন ইসলামের প্রতি দরদ সৃষ্টি করে দেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মুসল্লি ভাইদেরকে অনুরোধ করবো আমরা 5 মিনিটের মধ্যে শেষ করবো, মেহরবানি করে এখন কেউ না যায়, আমরা 5 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করবো, মেহরবানি করে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে 5 মিনিট আমরা দাঁড়াই, মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাইফুল ভাই, সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহকে ভালোবেসে, কিয়ামত বিনুত কোয়া পেট পেস্পেক্টারে সুত্তরি রিজিয়নে সর্ব নন সরফের মুসলমানে রিয়েটি কেন্দ্র মস্কেরা দুষা তো পুরানো বস্ত উনকদা বেরগুলোজ ও পেট কষ্ট পায়েছে নই সিয়াম কষ্ট স্থাত পেট স্পেক্টারে তুত্তে রিলিজিয়নে তুত্তে লেগছে সেন্সার স্পেক্ট sempre e problematico grande noi siamo noi vogliamo tutte pace siamo figli da Adamo vogliamo vivere insieme come figli da Adamo siamo tutte uguali siamo pace bianco da questa moschea un sala preghiera avanti scritto questo sala per diavolo questo uno cosa un altro vergognoso. Noi qualsiasi momento si avere questo disturbo, devo proteggere per rispetto a tutte le riunioni. Grazie a tutte, benvenuto a tutte. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wa salatu wa salamu man la nabiyya ba'da amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উপস্থিতি আপনারা সম্মুখ অবগত আছেন যে আজকে আমাদের এখানে আগমন করার একটাই উদ্দেশ্য জিকাবা কারা আল্লাহর ঘরের সামনে এই সেই সেই সেই সানাতা লিখে রেখেছে যার অর্থ হলো সাতানা লিখে রেখেছে যার অর্থ হলো শয়তানের ঘর আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যে তার মাধ্যমে আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হবে যেভাবে নাকি হস্তি বাহিনীর ঘটনা সম্পর্কে আমরা সম্মুখ অবগত আছি যারা নাকি আল্লাহর ঘরকে ধ্বংস করতে এসেছিল আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাই আমরা তাদের রক্ষার্থে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি তাদেরকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই আপনাদের এই কার্যকলাপ বন্ধ করুন আমাদেরকে নিরাপত্তা দিন ইসলাম নিরাপত্তা ধর্ম শান্তির ধর্ম ইসলাম বলে কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ না করতে ইসলাম নিজের ধর্মকে যেরকম সংরক্ষণ করতে বলে অন্যের ধর্মকেও সেরকম সংরক্ষণ করতে বলে আরেকটি কথা বলবো কোরআনকে যারা ধ্বংস করতে চায় কোরআনের মধ্যে যারা আগুন দিয়েছে আমরা তাদেরকেও বলতে চাই আপনারা আপনাদেরকে রক্ষা করুন আপনাদেরকে রক্ষা করার জন্যই আজ আমরা এখানে একত্রিত হয়েছি আজ কোরআনের উপর আঘাত আসলে আল্লাহ তাআলার গজব আসবে সেজন্য আমরা একত্রিত হয়েছি আজ মুসলমানদেরকে আমি বলতে চাই আপনারা কোরআন নিয়ে চলুন ইসলামকে সম্মান করুন রেসপেক্ট করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহায্য করুন এবং আল্লাহ তাআলা এই খালির মাটিতে আমাদের সকলের সহাবস্থান আমরা কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলেই যেন আমরা সহাবস্থান করতে পারি এবং শান্তিপূর্ণ ভাবে যেন আমরা বসবাস করতে পারি আমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন বলবেন কথা বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিমাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম সম্মানিত উপস্থিতি আপনাদেরকে এই মেসেজটি চালাই মুসলমান জাতি শান্তির জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ধর্মকে নিয়ে কীভাবে বসবাস করা যায় তার জন্য একটা সনদ নির্মাণ করলেন যে সনাতের নাম দেওয়া হলো মদিনার সনদ সেই মদিনার সনদ ধরা সমস্ত পৃথিবীবাসীর জন্য শান্তির সনদ আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসনকে পৃথিবীকে ইথানির প্রশাসনকে এই মেসেজ দিতে চাই আমরা সেই মহামানবের উত্তরসূরি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আমরা শান্তির জাতি আমরা সমস্ত ধর্মকে নিয়ে একসাথে চলার জাতি এই উপহার আমাদেরকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ দিয়ে শান্তির সনদ উপহার দিয়েছিলেন সাথে সাথে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে পৃথিবীকে জানিয়ে দিতে চাই মুসলমান হচ্ছে সেই জাতি সেই জাতি কারো উপর আক্রমণ করে না আঘাত করে না কিন্তু মুসলমানের উপর যখন আঘাত চলে আসবে কোরআনের উপর যখন আঘাত চলে আসবে মুসলমান সে আঘাত সহ্য করতে পারে না মুসলমান সে কোরআনের আঘাত সহ্য করতে পারে না তাই আমরা মুসলমান আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই আমরা শান্তির জাতি শান্তিপ্রিয় জাতি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত সেই শান্তির সনদকে সামনে রেখে আমরা আজকে ইতালির বুকে বিশেষ করে রোম শহরের মধ্যে বিয়াতাল্লা মারানালাতে একটা মসজিদে কোবা নামে যেটা রয়েছে সেটার পাশে রয়েছে একটা গির্জা চাইনিজ গির্জা সেই 2005 থেকে নিয়ে মসজিদ এবং গির্জা একসাথে চলে আসছে এই পর্যন্ত একটা শব্দ গির্জা এবং মসজিদের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ হয় নাই আমরা সেই কথা জানিয়ে দিতে চাই আমরা যে মসজিদের উম্মা পিয়া কাপুয়ার মধ্যে সে আমরা খুলতে যাচ্ছি সেই পিয়া কাপুয়ার মাধ্যমে সমস্ত ইথারি নয় সমস্ত দুনিয়াবাসীকে এখান থেকে শান্তি বার্তা পৌঁছে দিতে চাই কিন্তু আমাদের উপর যখন আঘাত আসবে কোরআনের উপর যখন আঘাত আসবে মুসলমানের কলেজের উপর আঘাত আসা সুতরাং মুসলমান কখনো সেই কোরআনের আঘাতকে বরদাস্ত করবে না তাই আমাদের সংবাদে ভাইদের মাধ্যমে সেই কথা বারবার স্মরণ করে দিতে চাই যারা কোরআন পড়ানোর কথা সেই মেসেজের মধ্যে লিখেছেন যে পত্রিকার মধ্যে লিখেছেন আমাদের এই আওয়াজ তাম পৃথিবীবাসীকে বলে দিন যে মুসলমানরা শান্তির জাতি একসাথে বসবাস করার জাতি সুতরাং তাদের উপর যখন আঘাত আসবে সে আঘাত তারা সহ্য করবে না তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হওয়ার জন্য এই ঈমানের কাফেলা আমাদের জন্য কিয়ামতের ময়দানে ঈমানের সাক্ষী হয়ে যাওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া কামনা করি তৌফিক কামনা করি রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠান আমাদের এই মিছিল আমাদের এই ঈমানের কাফেলা কিয়ামতের ময়দানে নাজাতের সিরা হিসেবে ঈমানের সাক্ষী হিসেবে কবুল আর মঞ্জুর করে না আমি সংক্ষেপে শেষ করে ফেলছি। ধন্যবাদ জানাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে ধূমকাতু যে বাবার অর্গানাইজ করছে তাদেরকে, রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ, বিএনপি, ফোরাম সহ সামাজিক সংগঠন এবং মুসল্লিয়ানি কারাম যারা আজকে উপস্থিত হয়েছেন। বিগত সময়েও আপনার ব্লগের আন্দোলনের সময় হাজার জনতা উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে মুসলিম শান্তিপ্রিয় জাতি, ইমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আঘাত আসলে মুসলমান কখনো ঘর বসে থাকতে পারে না। আমি শুধু এতটুকু বলবো, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আজকে যারা রাস্তাতে ময়দান মধ্যে বসে গিয়েছেন, যারা ময়দান মধ্যে দাঁড়িয়ে দেখেছেন কষ্ট করে খেয়ে না খেয়ে, আল্লাহ পাক যেন জান্নাতে এভাবে আমাদেরকে দাঁড়াবার তৌফিক দান করে। যারা বসেছেন এখানে কষ্ট করে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের বিছানাকে বিছায় দেন। যারা পয়সা দিয়ে দাওয়াত দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের টোটাল এই উপস্থিতিকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে এক হওয়ার তৌফিক দান করে। আমি সর্বশেষ শুধু একটা কথা বলবো, পৃথিবীর যেখানেই দিনের উপরে কোনো আঘাত আসবে আমরা এমনিভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। বিগত সময়ে আপনারা ওলামায়ে কেরামের নেতৃত্বে সকলে অংশগ্রহণ করেছেন, আগামীতেও যে কোনো প্রোগ্রামে এমনিভাবে আপনারা অংশগ্রহণ করবেন এবং সেই অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফলমণ্ডিত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যাতায়াত খায় দান করুন, আমিন। Questi interventi per la pace, per la convivenza, particolarmente denunciato una situazione bella via Maranella. Allora, una cosa bellissima che ho denunciato, anche dimenticato io, via Maranella risulta una sala preghiera islamica 68, proprio accanto suo c'è una chiesa 70. Questa chiesa gestito dalla cittadina cinesi e la sala preghiera islamica gestita dai bengalesi da 5 anni, non c'è ancora più, allora proprio 8 anni, perciò ancora diciamo convivenza c'è, basta che abbiamo un po' apertura di mentale. Questo ringraziamo tutti che hanno organizzato e partecipato, anche servizi oggi del pubblico, giornalisti, TV, tutti questi che hanno sostenuto. E un'altra richiesta per particolarmente questa richiesta ai cittadini del bengalese, c'è tanti ma una richiesta ai bengalesi. Questo quartiere Torpinitala ormai non possiamo dire che noi non siamo parte della questa società, tutti i migranti anche siamo parte della questa società, questo quartiere. Cerchiamo di essere sempre puliti anche dentro, davanti ai cassonetti, non buttate roba, particolarmente matarazzi, sappiamo che non buttate, ma comunque abbiamo visto anche nome della degrado attaccato a qualche nazionalità. E questo una richiesta verso tutti i migrati, cerchiamo di essere proprio anche noi autogestito responsabile del fatto. E poi se vediamo nostri fratelli, se qualcuno butta una bottiglia di vetro di strada, nostro lavoro prendere in mano e buttare dentro il cassonetto dove c'è anche la conta differenziale. Questa è una cosa che chiedo a nome della comunità, e tutti gli imam della sala preghiera erano pregato di intervenire ogni venerdì per dare questa notizia. Penso a tutti, hanno già parlato diverse volte e chiediamo questo. E ultimo, ringraziamo e... Allora, proprio una preghiera, le imam che fanno per la pace, dopo la preghiera tutti sono invitati a venire dentro questa sala preghiera, andate a vedere islamici chi cosa fa, nulla, nascosto, nulla, dopo andate 2 minuti, una preghiera rito islamica per benessere per questo mondo. رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى مهرباني করে আজকে ফজল উমর সামনে যারা উপস্থিত হয়েছে সকলকে তুমি নাজাত দান করে দাও কি আদি আমার গুনাফিল ওয়ালে আল্লাহ তাআলা আদে সুবহি তাআলা শেখ ফিজি রব্বুল আলামিন দুদাইও বেলা পজিশন ইতালিয়া আনকে নয় প্রেগিয়ানো quel persone che morto la cui da maremoto terremoto alla anche che abbiamo per tutto Italia ora volare di te ma ancora abbiamo questo col che popolo corona ora bene da compagni da in gatto signor ali o tu male in in gatto tawa per rahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin ধন্যবাদ সকলকে যারা সাহায্য করবেন, যারা সাহায্য করবেন প্লিজ আপনারা একটু সাহায্যের হাত বাড়াই দেবেন প্লিজ। অর্গানাইজিংয়ের জন্য যদি সাহায্য প্রয়োজন সাহায্য করতে চাইলে সাংগঠনিক যারা দায়িত্ব আছে তাদের কাছে সাহায্য। আমরা আবার বলবো যদি মসজিদ দেখতে চান প্লিজ আপনারা মসজিদটা দেখে আসতে পারেন সবাই প্লিজ। সম্পূর্ণ এদিকে যদি জুতা ফেলে যেতে পারেন যে দেখে আসতে পারেন যদি কষ্ট করে মানে ওই যেখানে আমরা দাঁড়ানো ছিলাম ওই দেওয়াল পর্যন্ত ভিতরে সম্পূর্ণটাই এখানে পাক পাক করা আছে এখনো তো কি করা হয়নি খোলা হয়নি হ্যাঁ ওই গেট থেকে এই পর্যন্ত 1000 মিটার হ্যাঁ সব খুলে ফেলবো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ